نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر، عليهم دائرة السوء، والله سميع عليم. ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول، ألا إنها قربة لهم، سيدخلهم الله في رحمته، إن الله غفور رحيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ বিশ্বে বহু মানুষ বহুভাবে খরচ করছে, ব্যয় করছে। কেউ ব্যয় করছে সাদা টাকা, কেউ ব্যয় করছে কালো টাকা। আর কেউ ব্যয় করছে হকের পথে, কেউ ব্যয় করছে বাতিলের পথে, কেউ ব্যয় করছে নিজের বিলাসিতার পথে, কেউ ব্যয় করছে মুবাহের পথে, কেউ ব্যয় করছে হারামের পথে, আর কেউ ব্যয় করছে ওয়াজিব এবং ফরজের পথে। বিভিন্ন রকমের মানুষ আছে, বিচিত্র এই ভুবন, নানা রকম মন, বিচিত্র মন, এক এক মানুষের এক এক রকমের মন, এক এক রকমের প্রবণতা, মনের চাহিদা ইত্যাদি। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ব্যয় করব যাতে ব্যয় করলে আমাদের উপকার আছে। আমাদের উপকার আছে বলতে আমাদের নিজেদের উপকার আছে এবং আমাদের দিনের উপকার আছে, আখেরাতে উপকার আছে। আমরা আলোচনা করছিলাম দান খয়রাত বা আল্লাহর রাস্তায় ব্যয় করার মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত ইত্যাদি নিয়ে আল্লাহ তাআলার কোরআন থেকে। তিনি কোরআনের বহু জায়গাতেই অর্থনৈতিক আলোচনা করেছেন, তার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহর পথে দান করার উপরে। আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে, সে কথা বহু জায়গায় কোরআনে বলেছেন। কিছু কথা আমাদের গত মাসে আলোচনা হয়েছে, আজকেও কিছু কথা আলোচনা করব। আজকে শুরুতেই বাদুদের কথা। বাদু কাদেরকে বলে? বাদু গ্রামবাসী না, যারা বাদু মানে গ্রাম তর্জমা করছেন তারা ভুল করছেন। এই জন্য যারা বাদু মানে গ্রাম তর্জমা করেছেন তারা বলেন যে গ্রামে জমা নেই। শুনেছেন ফতোয়া, গ্রামে জমা আছে? অনেকে বলেন যে গ্রামে জমা নেই, কেন না বাদু, বাদুতে জমা নেই। কিন্তু বাদু, আপনারা যারা সৌদি আরব এসছেন তারা চিনেন বাদু কাকে বলে? বাদু কোন গ্রাম? হ্যাঁ, কাকে বাদু বলে? দেখবেন একটা দুটো মরুভূমিতে খেমা গেড়ে এখানে ছাগল ওখানে উঠ বাস, সেখানে মসজিদ আছে, সেখানে বাজার আছে, সেখানে ঘরবাড়ি আছে, সেখানে জুমা আছে, জামাত আছে, নেই তো নেই, ওখানে জুমা হবে না। জুমা পড়ছে কোথায় আসতে হবে? শহর, আর শহর মানে গ্রাম, গ্রামে আসতে হবে, যেখানে জামাত আছে, যেখানে দোকানপাট আছে, যেখানে, আরে গ্রামের মধ্যে একটা দোকান আছে তাই তো, সেখানে জামাত আছে, সেখানে মসজিদ আছে, সেখানে এসে জুমা হবে। ওরা বলছে না, গ্রামও জামাত, গ্রাম, বাদু মানে গ্রাম বলবেন না, তাহলে বাদুর বাংলাটা কি হবে হুজুর? না, বাদুর গ্রাম ওইটা না, গ্রাম আছে যেখানে বড় বড় বাজার নেই। যেমন আপনি কিছুদিন আগে আরতাবিয়াকে গ্রাম বলতে পারতেন, তাই না? এখন তো শহর হয়ে গেছে। যেমন হারমা, হারমা শহর না, হারমা কি গ্রাম। এইভাবে আপনি নেন যেখানে বড় বড় মার্কেট নেই, বাজার নেই, সেখানে আপনার অবশ্যই কারেন্ট, আজকে বিদ্যুৎ সব জায়গায় পৌঁছে গেছে, আজকাল গ্রামেও পৌঁছে গেছে। তো বাংলা কি তাহলে বাদু বা বেদুইনের বাংলা কি? বেদুইন। বাদুর বাংলা হচ্ছে বেদুইন, যাযাবর, মরুবাসী। মরুবাসী যে মরু অঞ্চলে যারা বাস করে, যেখানে ঘরবাড়ি নেই, দোকানপাট নেই, সমাজ নেই ইত্যাদি। আর যেখানে সমাজ আছে সেটা কিন্তু বাদু নয়, বেদুইন এলাকা নয়, আর তারা মরুবাসী না। তাহলে মরুবাসী যারা গ্রাম অঞ্চল বা আপনার সমাজ ছেড়ে, মোট কথা শহর বা গ্রামাঞ্চলের সমাজ ছেড়ে যারা মরুভূমিতে বাস করে, জঙ্গলে গিয়ে বাস করে, তারা হচ্ছে বেদুইন, যাযাবর। এই বেদুইনরা কি ইসলাম সম্পর্কে, রাজনীতি সম্পর্কে বা শহর বাজারে যে আপনার একটা সমাজ আছে, সামাজিকতা সম্পর্কে জ্ঞান থাকবে তাদের? মোটেই থাকবে না। এই জন্য দেখবেন বাদুরা সাধারণত কি হয়, আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন, আর কোরআনও বলা হয়েছে, কোরআনেও বাদুদের কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যখন বলা হবে যে আমার দেশ, আমার দেশের মানুষ, তখন কিন্তু সবাই উদ্দিষ্ট না, তাই না? কারণ দেশের মানুষ আমাকে চায়, এ পার্টির লোক বলছে দেশের মানুষ আমাদের সাথে আছে, তার মানে কত পার্সেন্ট আছে? 100%? না। আমেরিকা একটা বিশাল দেশ, সেখানে এই পার্টি আর ওই পার্টি, মানে 51% ভোট পেলেই আপনি কি হয়ে গেলেন সে দেশের, বললেন আমেরিকার জনতা আমার সাথে আছে, কিন্তু 49% জনতা আপনার বিরোধী, তাই না? এখন এখানকার যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে বাদুরা, বেদুইনরা অবগত হতে পারে না, দূর থেকে দূরে থেকে ওই মরুভূমিতে বাস করে সমাজ সম্পর্কে তারা সচেতন হতে পারে না, না রাজনীতির ব্যাপারে, আর না নিজেদের সুযোগ সুবিধার ব্যাপারে, আর না ইসলামের ব্যাপারে। এই জন্য তারা কট্টর হয়, তাদের ভাষা দেখবেন কট্টর। এলো এসে বলছে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। কিন্তু যারা সমাজে বাস করে, যাদের মধ্যে সামাজিকতা আছে, যাদের মধ্যে আদব আছে, তাদের মধ্যে আদব থাকে, কিন্তু বাদুদের মধ্যে আদব থাকবে না। বলতে চাচ্ছিলাম কি, যে সবাই যে বাদুদের মধ্যে সবাই খারাপ তা না, এ কথা কোরআনেও স্বীকার করা হয়েছে, সবাই যে খারাপ তা না, কিছু বাদু আছে ওই যে কোটির মধ্যে গুটি, যেমন ভালো পরিবেশে খারাপ লোক হয়, তেমনি খারাপ পরিবেশেও ভালো লোক হয়। গোবুরে পদ্ম ফুল ফোটে, গোবুরে পদ্ম ফুল বলে, তবুও পদ্ম ফুল ফোটে। তো সেই পরিবেশের মানুষ কেউ কেউ আছে, বাদু তো বাদুই, বেদুইন, একদম কট্টর, রুক্ষ ভাষা, কর্কশ ভাষা, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আর বাকি এরা কি ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ। এদের মধ্যে কত মহব্বত, কত সামাজিকতা, কত ভদ্রতা, কত শালীনতা, কিন্তু বাদুদের মধ্যে, বেদুইনদের মধ্যে। আর এই জন্য দেখবেন আমাদের শহরগুলোতে যারা শহরবাসী, তারা গেঁয়ো মানুষদেরকে খারাপ মনে করে না, করে না? কোন শহরের মেয়ে গেঁয়ো ছেলেকে ভালোবাসে? নিজের চেহারা তো দেখ, কোথা বাড়ি তোর, এটি তো আপনারা জানেন। মানে এটা অসম্ভব যে কোন শহুরে মেয়ে গেঁয়ো ছেলেকে ভালোবাসবে বা গায়ে বিয়ে করবে, তারা চাইবে কি শহরে বিয়ে করবো। অবশ্য হয়ে যায় উল্টোপাল্টা কখনো কখনো। তো কি বলছিলাম, বেদুরা যে সবাই খারাপ তা না, বেদুইনরা সবাই খারাপ না। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গাতে খরচ করার ব্যাপারে বলছেন, যখন খরচ করতে বলা হলো, মুসলমান হয়েছে খরচ করো আল্লাহর পথে, আল্লাহ বলছেন ওয়ামিনাল আরাবি মা ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান। মরুবাসীদের মধ্যে এমন লোক রয়েছে, তারা যা কিছু ব্যয় করে তা মনে করে জরিমানা, দান করা জরিমানা দেওয়ার মধ্যে পার্থক্য আছে না? নেই, জরিমানা দেবে না, আপনার মন চায় না দিতে, কিন্তু দিতে বাধ্য, মন চায় না দিতে বাধ্য। আপনি ইশারা কেটে গেলেন, অন্যায় করেছেন, কিংবা ভুল হয়ে গেছে, এসে আপনার গারামা লেগে গেল 900 রিয়াল, আজকাল তো আরো শুনছি 3000 রিয়াল হবে, যান এবারে নেশারা কাটেন একদম কোন রকমেরই মানে এগুলো আমাদের জন্যই, এই আইনগুলো আমাদের জন্যই, কিন্তু আমরাই অনেক সময় শৈথিল্য করি, আমরা অনেক সময় ভুলে যাই, এই জন্য কঠোর করা হচ্ছে আর তার ফলে অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে। বাবুল ভাই আছে না, নেই বাবুল শরীফ, অ্যাক্সিডেন্ট কমে গেছে, ওনাকে জিজ্ঞেস করেন। আমাদের জন্য আইন করা হয়েছে। কথা হলো কি, জরিমানা দিলে দিলে মন চায় না জরিমানা দিতে, আপনার পকেট থেকে টাকাটা বেরিয়ে গেল, এটা খুব খারাপ লাগে, এতে আপনি সব পাবেন, সবে কোনো প্রশ্নই আসে না। কিন্তু দান করলে আপনি সন্তুষ্ট চিত্তে দেবেন, দেখবেন যে আপনার মনটা খুশ লাগছে। একটা রিয়াল যদি গরিবকে দেন তো দেখবেন আপনার মনটা আনন্দিত হয়েছে। চিনি হওয়া ভালো না খাওয়া ভালো হুজুর? আনিস ভাই, চিনি হওয়া ভালো না খাওয়া ভালো? খাওয়া ভালো না, খেলে খুব মজা লাগে, আর চিনি হলে লোকে আপনাকে খাবে। কিন্তু এই কথার ভিতরে ভেদ আছে। বলে অনেক মানুষ চায় যে আমি হব ধূপের মতো, নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধিত করব, আমি হব মোমের প্রদীপ, আমি নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দান করব। কথা ঠিক না ভুল? নিজেকে ধ্বংস করে অপরের উপকার করবে, এটা ভুল? দেখি আমাদের বাদশা, আমাদের বাদশা কি বলছে, প্রজারা যা বলছে বলুক, আমি নিজের ক্ষতি করে অপরের উপকার করব, এটা কি ভুল? এমন মানুষ কোথায় পাবেন যে নিজেকে ধ্বংস করে অপরকে বাঁচায়, এটা ভুল? আমি যদি নিজেই ধ্বংস হলাম তাহলে সবাই একমত ভুল, তাই না? নিয়ম হচ্ছে তুমি নিজেকে বাঁচাও, অপরকেও বাঁচাও। নিজেকে না জ্বালিয়ে অপরকে আলো দাও, নিজেকে না পুড়িয়ে অপরকে সুগন্ধ দাও, এটা হচ্ছে ইসলামের নীতি। এটা নয় যে নিজেকে ধ্বংস করে অপরকে উপকৃত করো, না না, এই দরকার নাই। তুমি নিজেকে ধ্বংস করো না। লা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। তুমি একজনকে বাঁচাবে, তুমি জানছো নির্ঘাত, ওকে বাঁচাতে গেলে আমি মরবই, তাহলে কি হবে? আপনি তার জন্য জান দিলেন, কিন্তু এই জান দেওয়া আপনার জন্য ঠিক না, কারণ একটা জানের বিনিময়ে একটা জান দিচ্ছেন আপনি, লোকের কাছে বাহবা পাবেন, কিন্তু আপনার কাছে এটা প্রার্থনীয় নয়। নিজে যদি হ্যাঁ আশা থাকে যে আমিও বাঁচবো ওকেও বাঁচাবো, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। এখন কথা হলো কি, জরিমানার কথা, যে যখন আপনি দান করবেন তখন মনের ভেতরে খুশি থাকবে, নিজে খেয়ে পোলাও খেয়ে যতটুকু আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, অপরকে খাইয়ে তত বেশি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন। তবে তার মানে এই নয় যে আপনি পোলাও খাবেন না। এখন সমস্যা হচ্ছে, যদি একটা প্লেট পোলাও থাকে তো সেই পোলাওটা আপনি নিজে খেয়ে যদি না মরেন, আপনার বাড়িতে মুড়ি আছে, মুড়ি খেয়ে নেবেন, বাঙালি বিস্কুট বেঁচে যাবেন, তাই না? এক রাতের জন্য সমস্যা কি আছে? কিন্তু মসজিদে একজন মোসাফির এসছে, তাকে যদি আপনার ভাতের থালাটা দেন, প্লেটটা দিয়ে আসেন, এক ভাত, আপনি কি মারা যাবেন? তো এই ক্ষেত্রে যদি না খেয়ে অপরকে খাওয়ান, এটা ভালো না ঠিক ভুল? এটা ভুল নয়, এটা ঠিক আছে, কারণ আপনি মরবেন না এতে, এতে আপনি নিজেকে জ্বালিয়ে অপরকে আপনি কোন রকম করে মুড়ি খেয়ে এটা সেটা খেয়ে আপনার কেড়ে যাবে রাতটা, কিন্তু আপনি একটা মানুষের উপকার করলেন। আল্লাহ আকবার, এর প্রশংসা এসেছে। নিজেকে ধ্বংস করে না, নিজেকে একটু কষ্ট দিয়ে যদি অপরের উপকার করা হয় নিশ্চয়ই সেটা ভালো। জরিমানা দেওয়ার কথা আলাদা আর দান করার কথা আলাদা। দানে আছে তৃপ্তি, দানে আছে আনন্দ, কিন্তু জরিমানাতে আছে মনের অসন্তুষ্টি, মনের অসন্তোষ, আর মনকে কষ্ট দেওয়া হয়। তো বাদুদের মধ্যে, বেদুইনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা খরচ করে কিন্তু খরচটাকে কি মনে করে, জরিমানা মনে করে, জাকাত দেয় কিন্তু এক ছয়ে আড়াই টাকা লাগবে, উরে বাপ রে বাপ, হাজারে কত, হাজারে কত, আড়াইশো টাকা, পঁচিশ টাকা, হাজারে পঁচিশ টাকা, এত বাড়াচ্ছেন কেন, আমি আরো দেবে না তাহলে, হাজারে পঁচিশ টাকা, এক লাখে আড়াই হাজার টাকা, এই সর্বনাশ, আড়াই হাজার টাকা চলে যাবো আমার, এই জরিমানা, খুব কষ্ট হবে, দেখবেন যার যাকাত যাতে বেশি টাকা আছে, যাতে যত বেশি টাকা তাতে তত বেশি যাবে, আর যত বেশি যাবে তত মনে আঘাত লাগবে। যদি মানে এত টাকা দিতে হবে বছরে, এই জন্যে অনেকে দেয় না, অনেকে দেয় না, কিছু দান করে দেয় বলে আল্লাহর রাস্তায় দিলাম, কিন্তু এই যথেষ্ট না। নিশ্চয়ই আমি আমার টাকা কোটি কোটি টাকা জাকাত আসছে, কিছু টাকা নিয়ে কিছু শাড়ি কিনলাম, কিছু লুঙ্গি কিনলাম, তারপর সেই মশারি মাছ ধরা হবে ওগুলো, দিয়ে লাইন দিয়ে দাঁড়াও লোককে দেখাচ্ছি, আর সেই কাপড় নেওয়ার জন্য মারামারি, মানুষ মরে যায়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, দেখানো কি দরকার আছে তোমার? জাকাত দেওয়ার পদ্ধতি তোমার জানা নেই, আর এই যে লাইন দিয়েছো, লাইনের মধ্যে সমস্ত লোককে চিনো, তুমি জাকাত দিচ্ছ, ওই সমস্ত যাকে তাকে দিলে জাকাত কবুল হবে, দেখুন পদ্ধতি যথেষ্ট নয়। হিসাব করে অঙ্ক কষে আল্লাহর হক বের করে দিতে হবে, পাই পাই, একশতে আড়াই টাকা, 2.5% ধনের হক আল্লাহ, যেহেতু ধন আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত, এই আমানতে খেয়ানত করা চলবে না। কিছু বাদু আছে, এখানে বাদুর কথা কারণে বলা হলো, শহুরে লোকদের মধ্যে কি এমন নেই? আছে, কিন্তু ওই যে বললাম বেশিরভাগ লোক যেটা করে সেটার আলোচনা হয়, সেটার চর্চা হয়, বাদুদের মধ্যে বেশি হয় এটা। সামাজিকতা যাদের মধ্যে আছে, যারা শিক্ষা লাভ করে, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, আপনারা জানেন বাদু এমন যারা ঠিকমতো নামাজও জানে না, তাই না? বাদু এমন আছে যারা ঠিকমতো উজু বা তাহারাত পবিত্রতা অর্জন করতে, আমাকে একজন বলল, এক সৌদি বলল, যে এক এক বাদু আছে যে মনে করে যে উজু করার পর পেশাব করলে আর উজু করা লাগে না, কেন উজু করেছে আর পেশাব করলে আর উজু ভাঙে না, এটা মনে করে, বুঝতে পারলেন? এক বাদু বলছে কোন মসজিদে বলছে উজু ভেঙে গেলে ওই কার্পেটটা তুলে এইভাবে মেরে তায়াম্মুম করে নিয়ে নামাজ পড়ে, বুঝতে পারছেন? অথচ পানি আছে, সব আছে, অবশ্য জানি না সে তার জন্য পানি ব্যবহার করা ক্ষতিকর কিনা, এমনও হতে পারে, সে বলছে ব্যাপারটা যে এইভাবে কার্পেট তুলে তায়াম্মুম করে আবার নামাজ পড়ছে, তো হাওয়া খারিজ হয়ে গেছে, তো এমন তো হতে পারে যে তার জন্য পানি হয়তো ব্যবহার ক্ষতিকর, এই জন্য সে আর যাবে না উজু করতে, ওইখানেই তায়াম্মুম করে নিল, এমনও হতে পারে। তবে সে যেটা বলছে যে না, ও মানে ভাবছে যে তায়াম্মুম করে যেমন উজু করে চলে তেমনি তায়াম্মুমও চলে, মানে পানি থাকতেও তায়াম্মুম করলে চলবে, হতে পারে। তো অনেক আমাদের গেয় মানুষ যারা, শহুরে মানুষ যতটা বুঝিলকার হয় গেয় মানুষরা তত হয় না। এমনিতেই ভদ্র অভদ্রতার ব্যাপারেও দেখবেন গেয় মানুষদের ব্যবহার রুক্ষ সূক্ষ্ম হয়, এমন কথা বলবে যে আপনার প্রেস্টিজে লাগবে, আঘাত লাগবে, ভালোভাবে কথা বলতে পারে না, জানে না, কারণ গ্রামে গঞ্জে অতটা ভদ্রতা সভ্যতা নেই যতটা শহর বাজারে আছে। অবশ্য শহর বাজারের কিছু লোক এমন আছে, এমন গুন্ডা, এমন মস্তান, যে গ্রামে গ্রামে পাবেন না, দুরকমই আছে। এখানে বাদুদের কথা বলা হচ্ছে, ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, তারা প্রতীক্ষায় থাকে কালের আবর্তনের, প্রতীক্ষায় থাকে মানে এ তো কাফের ছাড়া কেউ করবে না, মুনাফিক ছাড়া কেউ করবে না, যে দাঁড়া এইবার আসুক, এবারে এমন একটা ঘূর্ণিঝড় হবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, দাঁড়া এবার একটা ভূমিকম্প হলেই না বেড়াদের খেল খতম, এটা কি, এটাকে বলে ইতারাব্বাসু বিকুমুদ দাওয়ায়ের, কালের আবর্তন, যে ওদের উপরে আজাব আসবে, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা মারা যাবে, এইরকম অপেক্ষা করে, আমাদের কাছ থেকে টাকা জোর করে আদায় করে নিচ্ছে, জরিমানা নিচ্ছে। অর্থাৎ আল্লাহর হক যেহেতু ইমান যখন পরিপূর্ণ না হয় তখন সাধারণত এরকম হয়। আল্লাহ তাআলা বলছেন না, আলাইহিম তা এরাতুসাও, তাদেরই উপরে রয়েছে কালের আবর্তন, অশুভ আবর্তন তাদেরই উপরে, কারণ তারা যদি ঠিকমতো আল্লাহর প্রতি ইমান না রাখে, রাসূলের প্রতি ঠিকমতো বিশ্বাস না রাখে, তাহলে আবর্তন তাদেরই উপরই পতিত হবে। আর আল্লাহ খুব জানেন, খুব শোনেন, সামিউন আলিম। ওয়া মিনাল আরাবি, এই দেখেন, আর বেদুইনদের মধ্যে কিছু লোক আছে, মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তার মানে প্রথম শ্রেণীর বাদুরা খরচ করলেও ওদের মধ্যে ইমান নেই, আসলে মুনাফিক, আর এরা কি, মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর প্রতি ইমান রাখে, পরকালের প্রতি ইমান রাখে, পরকালের প্রতি ইমান না রাখলে বুঝলেন মানুষ, পরকালের প্রতি ইমান বিশাল একটা জিনিস, বিশাল জিনিস, এই জন্য পরকালের প্রতি ইমান খুব জরুরি, যদি না থাকে তাহলে গেল। ওই যে বলে না, পুঁজি ভেঙে খেতে ভালো, ভিটেন গাঙ্গে যেতে ভালো, যত কষ্ট উজুতে আর বুঝুতে। আপনাকে যদি টাকা দেওয়া হয় 5 লাখ, লে বেটা খা, কোনো হিসাব লাগবে না, আপনার কেউ দেখবে না, না ফাতুরা চাইবে আর না হিসাব নেবে। আর যেমনি যখনই খরচ হয়ে যাবে, খরচ হয়ে যাবে, আবার নিয়ে যাবি, কেমন লাগবে মজা খরচ করতে। আর যদি বলা হয় পাই পাই ফাতুরা সহ রসিদ সহ হিসাব লাগবে, তাহলে খরচ করতে কেমন লাগবে? দুটির মধ্যে বিশাল পার্থক্য। এখন যারা দুনিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে, লাইয়াগুররান্নাকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, যারা এই যে শহর বাজারে দেখছো আরামসে ঘুরে বেড়াচ্ছে, বুকের শার্টের বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে, কোন দুশ্চিন্তা নাই, কোন চিন্তা নাই, পিছনে কোন শাস্তির ভয় নেই, কারণ পার্লামেন্টে আমার বাবা বসে আছে, আমাকে বাঁচিয়ে নেবে, মরণের পর ফেরেশতা ধরবে ভয় নেই, মরতে হবে এটা অবিশ্বাস করতে পারবে না। যদি তাকে বলেন যে মরতে হবে, মরতে তো সবাই কি হবে, মরতে হবে অবিশ্বাস নেই, কিন্তু অবিশ্বাস হলো কোথা, মরণের পরে যেটা হবে হিসাবের ভয় নেই, যত কষ্ট উজুতে আর বুঝুতে। ভিটেন গাঙ্গে যান, যখন গঙ্গায় যখন কি বলে ওটাকে ভাটা পড়ে, আরামসে আপনার নৌকো কিছু করতে হবে না, আপনিই যাবে, কিন্তু যখন জোয়ার পড়বে তখন তখন কি হবে, উজুতে যদি যেমন কষ্ট, এইদিকে যেমন কোন গঙ্গার পানি যাচ্ছে, এইদিক থেকে যদি আসতে হয় কত কষ্ট হবে, বিশাল কষ্ট। তেমনি হিসাব কেয়ামত কি মরণের পরে যে আপনার হিসাব হবে, যদি এই ভয়টা না থাকে, তাহলে আপনি যাকে হিন্দিতে বলে বিন্দাস, মানে নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। বাদুদের মধ্যে কিছু বাদু আছে যারা ইমান রাখে আল্লাহর ওপরে এবং পরকালে, আর পরকালের হিসাব, পরকালের জান্নাত, পরকালের জাহান্নাম সবের উপরে বিশ্বাস রাখে। ওয়াইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সলাওয়াতির রাসূল, দেখেন দান করবেন কি জন্য, এই বাদুর কাছে শিখেন। তারা দান করে, সেই দানকে কি করে, যারা আল্লাহর প্রতি ইমান ও কিয়ামতের দিনের প্রতি পূর্ণ ইমান রেখে যা কিছু ব্যয় করে তা আল্লাহ সান্নিধ্য লাভের উপকরণ রূপ মনে করে। তার মানে তারা মনে করে যে এই দান আল্লাহর নৈকট্য দান করবে, আমি আল্লাহর সন্তোষ ভাজন হব, আল্লাহকে সন্তুষ্ট করতে পারব, আল্লাহ আমাকে নিকট করে নেবেন। আর নম্বর দুই, রাসুলের দোয়া, ওয়া সালাওয়াতের রাসুল, দান যখনই দেব, জাকাত যখনই দেব, রাসুল দোয়া করবেন, ওয়া সাল্লি আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আল্লাহ আদেশ দিচ্ছেন রাসুলকে, নবীকে, যে তুমি তাদের জন্য দোয়া করো, জাকাত নাও, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহা ওয়া তুজাক্কিহিম, ওদের কাছ থেকে জাকাত নাও, যে জাকাত ওদেরকে পবিত্র করবে, ওদের মালকে পবিত্র করবে, এবং তাদের জন্য দোয়া করো, সাল্লি আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা। রাসূল যদি দোয়া করেন, এটা আপনার জন্য আল্লাহু আকবার। এখন যদি একদম বড় হুজুর, হুজুর মানুষকে হুজুর দোয়া করেন, আর প্রাণ খুলে যদি দোয়া করে, তো আপনার মনটা কত খুশি হবে, আপনি ভাববেন যে আমার যাক, আমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। রাসুলের দোয়ার ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে? প্রত্যেক মানুষ চায়, এমনকি ইহুদিরা পর্যন্ত চাইত যে মোহাম্মদ আমাদের জন্য দোয়া করুক। জানেন, ইহুদিরা ইচ্ছা করে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিকি মারত, কেন বলুন তো, ইচ্ছা করে হাঁচি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, কিসের আশায় জানেন, মোহাম্মদ ইরহামুকাল্লাহ বলবে, আল্লাহু আকবার, কিন্তু ইমান আনবো না, এতে আমি ঠিক আছি, মামু মামু তোমাকে মানবো, মাপস মানবো, তালগাছটি আমার, আমি আমার ঠিক আছি, মামু বলবো ঠিক আছে, কিন্তু মায়ের হক আমি ছাড়বো না, তাই না? দেখবেন মামা মামা ভাগ্নে খুবই আদর থাকে, কিন্তু মায়ের হক চাইতে গেলেই মামা তখন বিগড়ে যায়। হ্যাঁ, মামুরা সাবধান হন, সবাই তো মামু, তাই না? তো মায়ের হক চাইতে গেলেই সর্বনাশ। এ ইহুদি ইসলাম গ্রহণ করবে না, ও জানে যে আমি আমার ধর্ম ঠিক আছে, কিন্তু মোহাম্মদ নবী, মোহাম্মদ রাসুল, এটা সেই রকম জানত যেমন জানত তার বেটাকে, এটা আমার বেটা, আমারই বেটা, সেরকম জানত যে রাসুল মুহাম্মদ রাসুল, কিন্তু ঈমান আনবে না। হঠকারিতা, ঔদ্ধত্য, অহংকার, বংশগর্ব, নবী হবে আমাদের মধ্য থেকে, আরে আরবের মধ্যে থেকে কেন হবে? কিন্তু দোয়ার আশা করত, কার? রাসুলের দোয়া। আল্লাহ আকবার, রাসুলের দোয়া। আর তার উপর যদি ফেরেশতার আমিন হয় কেমন হবে দোয়াটা? হ্যাঁ, 100% গ্যারান্টি, তাই না? আচ্ছা, এখন কি কোন চান্স আছে যে রাসুলের দোয়া পাবেন না ফেরেশতার আমিন পাবেন? জি, এটাই প্রশ্ন। আমি তো ভাবছি যে কারো মনে মনে ঘুটুপুটু করবে হয়তো, প্রশ্ন হবে যে এখন কি কোন চান্স আছে যে রাসুলের দোয়া পাব আর সেই দোয়াতে ফেরেশতা আমিন বলবেন? বেশ, এটা হলো রাসুলের দোয়া, ফেরেশতার আমিন। আর একটা সরাসরি কথা বলি, কথাগুলো জরুরি ইনশাআল্লাহ, আমাদের আলোচনা চলতেই থাকবে। এমন কোন উপায় আছে কি যে উপায়ের ফলে আপনার দোয়াতে ফেরেশতা আমিন বলবেন? আছে? হ্যাঁ বলেন তো দু একটা। এমন কোন দোয়া আছে যে দোয়াতে আপনার ফেরেশতা আপনার জন্য আমিন বলেন? কোন দু একটা উদাহরণ দেন। আছে, অনেক আছে। হ্যাঁ, আমিন। দেখেন একটা, মাশাআল্লাহ, নামাজের শেষে আমিন বললে ফেরেশতারাও আকাশে আমিন বলেন। হ্যাঁ, আর একটা উদাহরণ। না, দোয়াতে আমিন বলেন। মানুষ যখন মারা যায় মরণের সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা আলতু ফালতু কথা বলো না, এই সময় দোয়া করো, কারণ ফেরেশতারা আমিন বলে থাকে। যদি আমি কোন বাংলাদেশের ভাইয়ের জন্য এখানে দোয়া করি আল্লাহ তাকে রহম করুক, কিংবা বাংলাদেশ থেকে যদি কোনো ভাই আমার জন্য দোয়া করে আল্লাহ তার ইলম বাড়িয়ে দেক, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তার সুখী জীবন দান করুক, ইত্যাদি ইত্যাদি, যখনই কোনো ভাই কোনো মুসলিম ভাইয়ের জন্য অদৃশ্যভাবে দোয়া করে, আমি চাইনি দোয়া, আমি বলি নাই হাফেজ জহির সাহেব আমার জন্য দোয়া করেন, কিন্তু হাফেজ জহির আমাকে খেয়াল করেছে, মাঝমাতে ছিলাম হুজুর, হুজুরের কাছে অনেক কিছু শুনেছি, আল্লাহ তাকে তার ইলম বাড়িয়ে দেক, আমি চাইনি, সে অদৃশ্যভাবে, আমিও জানি না যে হাফেজ সাহেব আমার জন্য দোয়া করছেন, এই দোয়াতে ফেরিস্তা বলবেন আমিন ওয়ালাকা মিসলুক। হাফেজ, তুমি দোয়া করলে অমুকের জন্য যে সৌদি আরবে আছে সে জানেও না, আল্লাহ এই দোয়া তোমার কবুল করুক আর তোমার জন্য ওটা হোক। তার মানে কি? তুমি বললে ওকে রহম করো, আল্লাহ তোমাকেও রহম করুক। তুমি বললে যে সুখী জীবন দেখ তাকে, তোমার জন্য সুখী জীবন হোক, ফেরিস্তারা আমিন বলেন। কত সুন্দর দোয়া, অদৃশ্যভাবে যদি আপনি দোয়া করেন। এই জন্য যারা দেখবেন, যারা ভালো লোক, তারা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করে। সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা জায়েজ না জায়েজ ভেবে বলতে হবে। হুজুর, সমস্ত মুসলমান বলতে যারা তৌহিদবাদী খাঁটি মুসলমান, সব মুসলমানের জন্য দোয়া করলে কাফেরদের জন্য মুশরিকদের জন্য দোয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তৌহিদবাদী মুসলিম যারা, যারা আসল মুসলিম তাদের জন্য আমি দোয়া করব। অল মুমিনিন আল মুমিনাত, মুসলিমিন আল মুসলিমাত, যেটা আসল আমাদের নিয়তে কি হবে, ওই মুশরিকরা না, যারা মুসলমান নাম কেউ আসতে মুসলমান, নাস্তিক মুসলমান আছে না, নেই তো, এরা নিয়তে থাকলে হবে না। আপনার নিয়তে থাকবে কি, তৌহিদবাদী যারা আসল মুমিন আসল মুসলিম তাদের জন্য আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনি মনে করুন পৃথিবীতে 600 কোটি 700 কোটি মানুষের ভিতরে মুসলমান কত আছে, মনে করুন 300 কোটি মুসলমান আছে, 300 কোটির মধ্যে বাছাই যাচাই যাচাই করতে করতে করতে করতে করতে করতে আপনি ধরেন মোটামুটি 50 লাখ মুসলমান হল, যদি যদি হল 50 লাখ, তো 50 লাখ বার ক্ষমা আপনি পাবেন যেহেতু আপনি 50 লাখ মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। অদৃশ্যভাবে যদি করা হয় মুসলমানের জন্য দোয়া, ফেরেশতা কি বলবেন? আমিন ওয়ালাকা মিসলুক। আর যেটা বলছিলাম, রাসূলের দোয়া আর ফেরেশতার আমিন পাওয়ার কোন ব্যবস্থা আছে হাফেজ সাহেব? হ্যাঁ, এমন কোন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে দোয়াতে তিনি বলেছেন, দোয়া করেছেন, অবশ্যই এটা দোয়া না বদ দোয়া, আর ফেরেশতা বলেছেন আমিন। তিন ব্যক্তি, তাই না? এ দোয়া একদম লেগে যাবে। রমজান মাসে রমজান মাস পেল, অথচ সে তার নিজের গোনাহ মাফ করাতে পারল না, সে দূর হোক, তাহলে কি হল? আমিন হয়েছে, জিবরিল আমিন বলেছেন। এটা লাগবেই দোয়া। আর এই দোয়া থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? রোজা তো রাখতেই হবে, রোজা তো সবাই রাখে। আল্লাহ রাসূল বলছেন রোজা রাখলো অথচ নিজের গোনাহ মাফ করাতে পারল না, মানে এমন ভাবে রোজা রাখতে হবে যেন আপনার গোনাহ মাফ হয়ে যায়। নম্বর দুই কে? যে বাপ মা অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাত যেতে পারল না, তাহলে এর বিপরীত করতে হবে। মা বাপের সেবার মাধ্যমে কি করতে হবে? জান্নাত যেতে হবে। আর তিন নম্বর কে? আমরা অনেকবার রাসূল বলছি, নবী বলছি, মুহাম্মদ বলছি, দেখেন সব চুপ করে বসে থাকছে। যারা নিশ্চয়ই যারা সতর্ক মানুষ তারা রাসূলের যখনই রাসূল শুনবে, তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করলেন, গতকালই প্রশ্ন একটা এসেছিল, যদি হাফেজ সাহেব নামাজ পড়ছেন কি কিরাত করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, হুজুর এক সময় কি সালাত সালাম পড়তে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা পাঁচ ওয়াক্ত আযান শুনে থাকি, এই সময় কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এখানে বিশেষ জায়গা, বিশেষ জায়গার জন্য কোরআনের ভিতরে, নামাজের ভিতরে এখানে আসেনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা পড়েছেন কি আল্লাহ রাসূল পড়তে বলেছেন, বিশেষ বিশেষ জায়গায় আয়াতের জবাব দিতে হয়, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সুবহান রাব্বিয়াল আলা আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইয়ুহইয়াল মাউতা, কি বলতে হয়? সুবহানাকা ফাবালা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনা ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, শুনে যে দুরুদ পড়তে হয় এরকম বর্ণনা আসেনি। কিন্তু অন্য ক্ষেত্রে যখন আপনি মুহাম্মাদের আলোচনা শুনবেন, রাসূলের আলোচনা শুনবেন, তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলছে হুজুর আপনি খুব বারবার বলছেন, অত কি বলবো, অত বোধ পারবো না, এ তো বখিলি, তাই না? এটা কার্পণ্য। কত আর দান করবো, দান তো করতেই আছি, কত মাদ্রাসা দুব, সব ঘরে ঘরে মাদ্রাসা, গায়ে গায়ে মাদ্রাসা, কত আর মাদ্রাসা দান করবো, এর কার্পণ্য, বখিলি, তাই না? দরুদে দরুদ পড়তে গিয়ে বখিলি। সবচেয়ে বড় বখিল হচ্ছে দুইজন, কে কে? যে রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সে হচ্ছে সব থেকে বখিল। আর একজন কে সবচেয়ে বড় বখিল? সালাম দিতে যে বখিলি করে, কার্পণ্য করে। সালামের জবাব দেওয়া তো ওয়াজিব, কিন্তু সালাম না দেওয়াটা বখিলি। আপনি বখিল, আপনি কৃপণ, সালাম এত সহজ জিনিস, একটা দোয়া দেবেন, দোয়া নেবেন, এটাও আপনি পাচ্ছেন না, বড় বখিল আপনি, সবচেয়ে বড় বখিল। যাই হোক, আমরা আলোচনা করতে করতে বাদুদের কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। আলা ইন্নাহা কুরবাতুল্লাহম, এই বাদুরা যারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এবং রাসুলের দোয়া লাভের জন্য দান করে, তাদের জন্য তাই হবে, তা হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্যের কারণ। আর তার বিনিময়ে কি পাবে? সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহ, আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, তারা তার রহমতের শামিল হয়ে যাবে, রহমত পাবে তারা। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমাশীল, মহা দয়াবান, অতি দয়াবান। বাস, আমাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনলাম তার উপরে যেন আমল করতে পারি। আর দান করার ব্যাপারে, এবং দান এটা প্রসঙ্গ বা আনুষঙ্গিকভাবে অনেক কথা এলো, আর এইভাবে আলোচনা হওয়া উচিত মুসলমানদের মাঝে, সুখ দুঃখের কথা, আরো কথা, কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে ঘি চলে আসে। তো যাই শুনছি তা যেন আমরা আমল করতে পারি, বিশেষ করে দোয়ার ব্যাপারটা আপনারা শুনলেন, তো মুসলমানদের জন্য দোয়া করবেন। আর এটাও আপনারা শুনলেন যে সৌদি আরবে বৃষ্টি হয়েছে বলে আমার গরজটা এদের হলো আর না হলো বয়ে গেল, আমরা তো বেশ আমরা আরামে আছি, আমাদের চাকরি চাকরিই থাকবে। এরকম না, বাংলাদেশে যদি ঘূর্ণিঝড় হয় আমার মনে যেমন ব্যথা পাবে, তেমনি সৌদি আরবেও ঘরের ঝড়ে যদি ক্ষতি হয় আমার মনে সেই রকম ব্যথা পাবে। এটা ইমানের মানে দাবি। অতএব সেই দাবি নিয়ে যেন আমরা আমাদের ইমান যেন সতেজ, এটা আমরা বুঝতে পারি। আর এটা আপনি ইমান পরীক্ষা করতে পারবেন যে আমরা এই যে বৃষ্টি হয়েছে আমরা খুবই আনন্দিত, আর আমরা যে উপকৃত হব না তাও না। আপনি দেখবেন বৃষ্টি হয়েছে কোনো না কোনো ভাবে আপনি উপকৃত, বিশেষ করে বৃষ্টি হলে পরে শাকসবজি বেশি ভালো হবে, আর ভালো হলেই আপনার বাজারে ফল শাকসবজি সস্তা হবে, আর আপনি শাকসবজি কিনতে যাবেন যে জায়গায় দুরিয়ালে পুঁইশাক কিনতে হচ্ছিল এক রিয়ালে পাবেন, তাহলে লাভ উপকার হলো না? উপকার তো আসবেই, যে কোনো ভাবে উপকার আসবে। এই জন্য বৃষ্টি হলে খুশি হতে হয়। হ্যাঁ, বেশি বৃষ্টি হলে তখন আলাদা কথা, তখন কেউ খুশ না, আমরাও খুশ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, ইয়া রাসূল আল্লাহ দোয়া করুন, সব ধ্বংস হয়ে গেল। রাসূল দোয়া করলেন, বৃষ্টি হলো তো আমরা থামেই না, এক সপ্তাহ বৃষ্টি, আবার জুমার দিনে সেই ব্যক্তি কিংবা অন্য একটি, ইয়া রাসূল আল্লাহ সব ধ্বংস হয়ে গেল, এত বৃষ্টি। আবার দোয়া করলেন, আবার তেমনি আমরা যদি বেশি বৃষ্টি হয় আমরা তখন আবার দোয়া করব তাদের জন্য, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তো মুসলমানদের সাথে আমরা আছি, কোন কোন মুসলমান দেখবেন যে যদি শোনে যে মুসলিমদের কোনো উপকার হয়েছে, মনের ভেতরে সালাফদের মধ্যে অনেকে ছিলেন এবং আমাদের মধ্যে থাকা উচিত যে মুসলমানদের খুশিতে আমরা খুশি হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين